কাটু রুমাল আসুলে ধুদায় আসুলে ধুদায় দাদা কাদারা সাউসাম মারুদায় ধানকো সামালে তারালে জুনকো ভাই তারালে মরোয়েকো হেরদাই ছন সারালে ধানকো সামালে তারেসে দরবার সুন্দর বস্তিতে তৈ হো ঘরবার ধানকো সামালে लाग्दैन भार लाग्दैन भार आखिर मरी लै जानो के छ र धनको सामाले